Hãy subscribe cho kênh شاہ کا شوار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، مائیں بہنیں بیردا ہیں مجمع اغیار میں، دیکھو نام سے نبی کو شور ہے کفار میں، لاڈلا شبیر کا، لاڈلا شبیر کا، مظلوم ہے لاچار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، ہر طرف ہے اہل کی ہر سمت ہے پاداری، وارث پیغمبر حق کو اماں بالکل نہیں، ہائے امت رہنمائے، ہائے امت رہنمائے، دین سے بیزار ہے، شام کا خون جاری ہو رہا ہے بار بار، منظر ظلم و ستم خود رو رہا ہے زار زار، چپ ہے زینب کا بھتیجا، چپ ہے زینب کا بھتیجا، صبر کا اظہار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، بیڑیوں سے نالوش بن کی آتی ہے صدا، اشک برساتے ہیں پیروں کے ورم باہر بتا، پھوٹ کر چھالے بھی روتے، پھوٹ کر چھالے بھی روتے، ہے رہے پرخار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، شام کا بازار ہے اور آبی کے بیمار ہے، شام کی راہوں میں تنہا ہے ইমামিন সুজা, আগ আর পাথর কি বারিশ হো রহি হ্যায় আল্লামা, খুন আলুদা রসুলে, খুন আলুদা রসুলে, পাক কি দস্তার শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, মারতে হ্যায় জব সকিনা কো তমাচে বদগুহর, জুলম কা খঞ্জর রবা হোতা হে জখমি কলব পর, আপনি তেজি সে পরেশান, আপনি তেজি সে পরেশান, জুলম কি রফতার হ্যায় শাম সে বড় কর জুলম ইজ্জত দার পর হরগিজ নহীঁ, নাম লেকর খ্বাহ হরে শহে কা বুলাতে হ্যায় লহীঁ, সাত সো কুরসি নশীঁ হ্যায়, সাত সো কুরসি নশীঁ হ্যায়, জুলম কা দরবার হ্যায় শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, এক এক লম্হা গেরা হ্যায় বানিয়ে ইসলাম পর, জুলম তাজা হো রহা হ্যায় হর কদম হর গাম পর, ফির ভি হায়দর কি বিনায়ত, ফির ভি হায়দর কি বিনায়ত, কে লিয়ে ইসার হ্যায় শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, শাম কা বাজার হ্যায় আর আবি কে বিমার হ্যায়, সখত মুশকিল কি ঘড়ি হ্যায় ফাতেমা কে লাল পর, হর সিতম হর জুলম হোতা হ্যায় আলী কি আল পর, মুনহারিফ ঔলাদ মুরসল, মুনহারিফ ঔলাদ মুরসল, সে হর এক চিন্নার হ্যায় দাস্তানে গম সুনাতে হ্যায় আজীম নওহগর, রো রহে হ্যায় আহলে ঈমান হশর বরপা হ্যায় শজর, جا بلب معصومے جا بلب معصومے کونین کا سنسار ہے شاب کا